السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমাদের আজকের এই দর্শে একটা কথা আলোচনা করব, যার বিষয় হল সবচেয়ে সুন্দর বাণী, সবচেয়ে সুন্দর কথা। এই বিশ্বের মানুষ বহু কথা শুনেছে, বহু বাণী শ্রবণ করেছে, বহু কথা পড়েছে, বহু বাণী পাঠ করেছে, কিন্তু সেই বাণী অপেক্ষা বেশি সুন্দর ও শাশ্বত এমন কোন বাণী শ্রবণ করেনি, পাঠ করেনি, যা খোদ মহান সৃষ্টিকর্তা নিজের ভাষায় অবতীর্ণ করেছেন, নিজের ভাষায় বলেছেন। এবং সর্বশ্রেষ্ঠ মাস রমজান, সর্বশ্রেষ্ঠ রাত শবে কদর, সর্বশ্রেষ্ঠ স্থান মক্কা, মক্কা নগরী, সর্বশ্রেষ্ঠ ফেরিস্তা জিবরিল মারফত, সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। এর থেকে সুন্দরতম বাণী আর কিছু হতে পারে না। যে অমীয় বাণী জিনদের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করে বলেছিল, ইন্না সামিনা কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহ, আমরা আজব কোরআন শুনলাম। আজব মানে তাজ্জুবের ব্যাপার, বিস্ময়কর কোরআন, বিস্ময়কর কথা শুনে আমরা আর অবিশ্বাস করতে পারলাম না, বিশ্বাস করে ফেফা আমার নামে বিশ্বাস করে নিলাম। আমরা এমন কোরআন শুনেছি যা ভাষার, যার ভাষার চমৎকারিত্ব আর সাহিত্য শৈলী বড় বিস্ময়কর, যার অনুদেশ উপদেশের যে সমৃদ্ধ বাণী তা বড় বিস্ময়কর, কিংবা বরকতের দিক দিয়ে তা অতি আশ্চর্যজনক এই বাণী, সেই বাণী হল আল কোরআন। এই সেই অমীয় বাণী যা শ্রবণ করে উদার ও মুক্ত মনের কাফেররা ইসলাম গ্রহণ করেছিল। শুনেছেন আপনারা হযরত ওমরের কথা, হযরত ওমর কিভাবে উন্মুক্ত তরবারি নিয়ে যাচ্ছিলেন কাকে হত্যা করতে, নবীকে হত্যা করতে। পথে দেখা হল একজনের সাথে, ওমর তুমি এ উত্তেজনা বেশে কোথায় চলেছ, বলে আমি যাচ্ছি মুহাম্মদকে হত্যা করতে, সে নাকি নতুন দিন প্রচার করছে। তো তিনি বললেন, তুমি যাচ্ছ আল্লাহর বাঘকে ধরতে, আমার একটা ভেড়ার বাচ্চা ধরে দাও দেখি, আমার একটা গানামের ছানা ধরে দাও। হযরত ওমর রাগের বসে ছোটাছুটি করে ধরতে পারলেন না। তখন তিনি বললেন, এই সামান্য মেষ শাবক তুমি ধরতে সক্ষম নও, আর তুমি যাও আল্লাহর বাঘকে ধরতে। বলছে, বেটা তাহলে তুই বোধ হয় মুসলমান হয়েছিস। হ্যাঁ আমি হয়েছি, আমি মুসলমান হয়েছি, তাতে ক্ষতি কি, আমি সত্যের উপরে বিশ্বাস স্থাপন করেছি, আমি অমীয় বাণীতে বিশ্বাস স্থাপন করেছি। তখন বলছে, তাহলে তোকে দিয়েই শুরু করি শায়েস্তা। তখন তিনি বললেন যে, আমার আগে তোমার বোন বোনাইকে সামলাও, তারাও মুসলমান হয়েছে তাই নাকি। বোন বোনাইয়ের কাছে হযরত ওমর গেলেন, সেখানে গিয়ে দুজনেই তখন কোরআন পাঠ করছিলেন, সেখানে সূরা তাহা পাঠ করছিলেন। সেই বাণী শুনে তার মনের ভিতরে এমন একটা আবেগ সৃষ্টি হয়, এমন একটা পরিবর্তন সৃষ্টি হয়। অবশ্য ওখানেও মারধর হল, বোনকে কত ধমক মার হল। তারপরে শেষকালে বলছে, তোমরা কি বাণী পাঠ করছিলে দেখাও, বুঝলে না, তুমি তো কাফের, এই বাণী স্পর্শ করা যাবে না। যাই হোক, বাণী পাঠ করতে দেওয়া হল, সেই বাণী পাঠ করে তার মনের পরিবর্তন ঘটল, মনের গতি ফিরে গেল। অতঃপর বলল বা ওমর বললেন যে, চলো আমাকে নিয়ে চলো সেই নবীর কাছে। গেলেন হত্যা করতে, কিন্তু হয়ে গেলেন শিষ্য, মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে সভায় ছিলেন। কোন কোন সাহাবী বলতে লাগলেন যে, ওমর আসছে জানরের লোক, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি ইসলামকে সাহায্য করো দুই জান্দ্রেলের মধ্যে একজন জান্দ্রেল দিয়ে। কোন কোন বর্ণনায় আছে যে হযরত তোমারের নাম নিয়ে করেছিলেন, আর দুই জান্দ্রেল বলতে আবু জেহেল আর ওমার। আল্লাহ তাআলা সেটা সেই দোয়া কবুল করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সহায়তা ছাড়া ইসলাম হয় না। মুসা নবী চেয়েছিলেন কাকে, নিজের ভাইকে, যে হারুন আখি আমার ভাইকে আপনি নবী বানিয়ে পাঠান, তবে আমি ফেরাউনের কাছে যেতে পারবো। বিশাল ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে, হক প্রতিষ্ঠা করতে গেলে হক আপনা আপনি কায়েম হয়ে যায় না। হক প্রতিষ্ঠার জন্য কি লাগে? শক্তি লাগে। ওয়াজালনি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, সাহায্যকারী শক্তি চাই, তাছাড়া হক প্রতিষ্ঠা হয় না। হক প্রতিষ্ঠা হলেও সেই হক কে নির্বাপিত করার জন্য, সেই হককে প্রদমিত করার জন্য, প্রশমিত করার জন্য মানুষ আছে, তাদেরকে কি করতে হবে? সামাল দিতে হবে। তার জন্য কি চাই? শক্তি চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাহিদা মতো হযরত ওমর তখন কি হলেন? মুসলমান হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরত সাহাবারা বললেন, হযরত ওমর আসছেন। উনি বললেন, আমাকে ছেড়ে দাও। কাছাকাছি হতেই বললেন, ওমর তুমি হকের বিরুদ্ধে আর কতকাল যুদ্ধ করবে? তখন ওমর বললেন, আমি আর যুদ্ধ করতে আসিনি, আত্মসমর্পণ করতে এসেছি। বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিসের পরিবর্তন, কিসের প্রভাব, কিসের প্রতিক্রিয়া? মাত্র কোরআনের কয়েকটি আয়াতে, কোরআনের মাত্র কয়েকটি আয়াত যা পাঠ করে হযরত ওমরের মনের গতি পরিবর্তন হয়ে গেল। যিনি ছিলেন বিরোধী, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত পিয়াসি, তিনি হয়ে গেলেন ভক্ত। এই হল কোরআনের পাওয়ার। কোরআন যখন এত সুন্দর বাণী যে অনেক মানুষ সেই কোরআন শুনে ভাবত কি যে এটা, কখনো কখনো বলতো এটা মুহাম্মদের বাণী, মুহাম্মদের রচনা করা, মুহাম্মদের তৈরি করা। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো লেখা পড়া জানেন না। যে বেচারি লেখা পড়া জানে না, হাতের কলম অ ক খ ঘ জানে না, সেই লোক কি করে এত সুন্দর বই লিখতে পারে? হতেই পারে না। আরবি আলিফ বা তা সা জানল না, যে লোক নিজের নাম সই করতে পারে না, সেই লোক এত সুন্দর কথা, সাহিত্য সমৃদ্ধ এত সুন্দর কথা নিশ্চয়ই বলতে পারে না। এই জন্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করা হয়েছিল? নিরক্ষর। নিরক্ষর মানে অক্ষর জ্ঞানহীন, অক্ষর পরিচয় তার জানা ছিল না। অবশ্য কোন কোন জায়গাতে তিনি লিখেছিলেন, সেগুলো বলা হয় মুজিজা। ওই যে হুদাইবিয়া সন্ধির সময়ে যখন বলা হল যে মুহাম্মদ রাসূলুল্লাহ মিটিয়ে দিয়ে আপনি নিজের নাম লিখুন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তখন সাহাবারা মানতে পারছিলেন না, কেউ রাসূলুল্লাহ নামটা না হতেই পারে না রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মনের খবর জানলেন, তাদের মনের অবস্থা বুঝতে পারলেন, বললেন, ঠিক আছে আমাকে দেখিয়ে দাও, আমি লিখে দিই, মুছে দিয়ে লিখেছি নিজে। আল্লাহ রাসূল নিজে মুছে নিজে রাসূলুল্লাহ জায়গায় কি লিখলেন? ইবনে আব্দুল্লাহ। তো এটা লিখলেন, এটা হয় দেখে দেখে বা দেখা দেখে লিখেছেন, না হয় এটা আল্লাহর তরফ থেকে মুজেজা, তিনি এটা লিখেছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অক্ষর জ্ঞান ছিল না। নবীউল উম্মি, উম্মি মানে নিরক্ষর, আনপড়, লেখাপড়া যিনি জানেন না। কি জন্য জানেন না, কি জন্য জানানো হয়নি? অথচ তিনি শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, এই জন্য জানানো হয়নি যাতে এই কোরআনের বাণী শুনে লোকে মনে না করে এই রচনা হচ্ছে মুহাম্মদের রচনা। কেউ সন্দেহ করতে পারে না, লোকেরা শুনে অবাক হতো, কেউ বলতো মুহাম্মদের, হ্যাঁ না, মুহাম্মদের বাণী হতে পারে না, এটা নিশ্চয়ই কবির বাণী, কবির বাণী কিংবা কোন জাদুকরের বাণী। এইভাবে মানুষ নানা রকম ধারণা করত। একবার এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়ছিলেন, তখন সেই লোকের মধ্যে সন্দেহ হল যে নিশ্চয়ই জানি না কিসের বাণী এটা, কিসের কথা, এ তো খুব সুন্দর, এত সুন্দর কথা। জীবনে শুনিনি, কখনো শুনিনি। আল্লাহ তাআলা বল সেখানে বলেছেন ওমা হুয়াবি কওল রাসূল করিম, তা হচ্ছে রাসূলে করিম মের বাণী। রাসূল করিম বলতে এখানে জিবরিল আলাইহিস সালামের পক্ষ থেকে আল্লাহর কাছ থেকে আনয়নকারী হিসাবে তিনি রাসূলের কাছে পৌঁছেছেন। তো ওমা হুয়া বি কওলি শায়, তখন ভাবছি কি তো কবির বাণী, তখন আল্লাহ রাসূল বলছেন ওমা হুয়া বি কওলি শায়রিন কালিলাম মা তুমিনুন। হ্যাঁ, আমি মনে মনে ভাবছি কবির কথা, এই তো মোহাম্মদ বুঝে নিয়েছে, তাহলে মোহাম্মদ তো একজন জাদুকর, একজন গণক। তারপরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমা হুয়া বি কওলি কাহিন কালিলাম মা তাজাক্কারুন, গণকের কাহিনী নয়, গণকের কথাও নয়, তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাকো। এই পরপর কথা যেটা এসেছে সেখানে মানুষের মুগ্ধ হওয়ার কথা এসেছে, যে মানুষ শুনে কখনো মনে করত যে হচ্ছে মোহাম্মদ হচ্ছে, কখনো বলেছে উন্মাদ, কখনো বলেছে জাদুকর, কখনো বলেছে মিথ্যুক, কখনো বহু কথা। কারণ আমি মানব না আপনাকে, আপনাকে যখন মানব না তখন বিভিন্ন রকমের ওজর দিয়ে মানুষকে ফেরায়, নিজেও ফেরে। ওলিদ বিন মুগিরা কুরাইশের একজন নেতা ছিল, প্রভাব প্রতিপত্তি আর বিষয় বিভবের সে অধিপতি ছিল, দশ বা তারও অধিক পুত্রের পিতা ছিল। তখনকার যুগে ছেলে মেয়ে নিয়ে কি করা হতো, গর্ব গর্ব, মেয়ে না ছেলে নিয়ে, মেয়ে নিয়ে গর্ব না, মেয়ে নিয়ে লাঞ্ছনা ছিল, যেমন এখনো, এখনো মেয়ে কেউ চায় না, মেয়ে পছন্দ করে না, কারণ মেয়ে নিয়ে লাঞ্ছনা আছে, মেয়ে নিয়ে মান সম্মানের ব্যাপার আছে, মেয়ে আবার যে দেশে বিদায় বিক্রি করতে হয়, যেমন আমাদের দেশে বিয়ে দিতে হয়, সমস্যা আছে। তো তার দশটা বা তারও বেশি ছেলে ছিল, কিন্তু সে ছিল সংকীর্ণ আর অনুদার মনের। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও তার সংস্কারের কথা সে মোটেই সহ্য করতে পারত না। একটা পরিপূর্ণ পৌত্তলিক পরিবেশ যেখানে সব ঘরে ঘরে মূর্তি, সবাই মূর্তি পূজা করে, সেখানে যদি কেউ এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আমাদের দেশে কোন দেশে কোন গ্রামে কোন শহরে জানতো দেখি, কোন একটা বড় গ্রাম সেই গ্রামে সবাই মূর্তি পূজক, সেখানে গিয়ে বলুন তো যে আল্লাহ আল্লাহ ছাড়া কোন মাহবুদ নাই, মূর্তি পূজা করা চলবে না, দেখুন তো অবস্থা কি হয়, হ্যাঁ কি অবস্থা হবে, চলবে? আমরা তো বাইরে ফাঁকা ফাঁকে বলছি, মাঠে মাঠে হ্যাঁ দূরে দূরে বলছি, কিন্তু সেই গ্রামে গিয়ে সেই মানুষদেরকে সম্বোধন করে বলা যাবে? বললে এখন হয়তো অনেক মানুষ শুনছে মূর্তি পুজো পৌত্তলিক, বাবে ওদের একটা ধর্ম, আমাদের ধর্ম আমাদের তোমাদের ধর্ম, লাকুম দিনুকুম আলিয়া দিনের মতো হবে, তাই না? কিন্তু তাদের গ্রামে গিয়ে যখন বলবেন তখন কি অবস্থা হবে, তাদের জামা শহর, তাদের শহরে বা তাদের সমাজে গিয়ে যখন বলবেন তখন কেমন প্রতিক্রিয়া হবে, বিশাল প্রতিক্রিয়া হবে। সেই ক্ষেত্রে সেখানে যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এইসব দিনের কথা শোনাতে লাগলেন, এক মাবুদের কথা শোনাতে লাগলেন, মূর্তি পূজার বিরুদ্ধে কথা শোনাতে লাগলেন, অবশ্যই অনেক যারা বিশেষ করে মোরল মাতব্বর, যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তারা নিশ্চয়ই পছন্দ করবে না যে এমন একটা লোক যে নেতা নয়। যেমন ওরা বলেছিল যে আল্লাহ আল্লাহ যদি কোরআন অবতীর্ণই করত তাহলে এই যে মহানগরী তায়ে মক্কার নেতাদের উপর অবতীর্ণ করল না কেন, এই মোহাম্মদের উপরে কেন করল? অথচ তারা জানত মোহাম্মদ আমিন এবং মোহাম্মদ সর্বাঙ্গ সুন্দর, মোহাম্মদ সুন্দর, কিন্তু মোহাম্মদ যেহেতু নেতা ছিলেন না তাই তাদের পছন্দ হয়নি। নেতারা নেতা যে হবে তাকেই মানবে তারা, বরঞ্চ নেতা নয় তাকে চট করে মানতে পারবে না, তাই না? মানে আপনি যান দেশে যে অনেক কথা শিখছেন, তাই না? যখনই আপনি বাড়িতে সমাজে মসজিদে বলবেন হ্যাঁ মিয়া না মাদ্রাসায় পড়েছিস আর না তুই কি জানিস, তুই কদিনকার ছেলে, বলবে না, মানবে না। আপনার ডিগ্রি না থাকলে আপনার কথা মানবে না। জাকির নায়কের কথা কেউ মানে না, কেন? কেউ মানে না মানে অনেকে মানে না, কেউ মানে না এমন কথা না, অনেকে মানে না, কেন না? ও আলেম না, মাদ্রাসার ফারিক না, মাদ্রাসায় পড়াশোনা করেনি, আরবি জানে না, সে এমন ফতোয়া দেয়। অথচ জাকির নায়ক ফতোয়া দেন না, উনি ফতোয়া নকল করেন, উনি যুক্তি দিয়ে মানুষকে আহ্বান করেন, কিন্তু লোকে যারা মানছে তারা মানে না, কেন? ডিগ্রি নেই। তেমনি এরা কোরআন অবতীর্ণ হলে আল্লাহ যদি করতেনি তাই দুই মহানগরী মক্কা তায়ে বড় বড় শহর সেখানে যারা নেতৃস্থানীয় নেতা মানুষ তাদের উপরে কোরআন অবতীর্ণ হল না কেন, এই মোহাম্মদের উপরে কেন হল, এই কথা তারা বলতো। এই জন্য এই নেতা ছিল, আর নেতা অন্য কেউ নেতা হোক সেটা চাইবে না। এই জন্য নেতায় নেতায় বড় দ্বন্দ্ব, তাই না? আবদুল্লাহ বিন উবাই, এই যে কি বলে মদিনার যে মুনাফেক, মুনাফেকদের সর্দার, সে নেতা হতো, আর মোহাম্মদ আসার পর সে নেতা হতে পারল না, তাই তার হিংসা ছিল। এই জন্য সে মুনাফেক থাকা অবস্থায় বহু ক্ষতি করার চেষ্টা সে করেছে। তো নেতায় নেতায় হিংসা, ওলিদ বিন মুগিরা এইরকম একটা হিংসা ছিল। যাই হোক, একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠ করছিলেন, অনিচ্ছা সত্ত্বেও ওলিদের কর্ণ কুহরে সেই অমীয় বাণী প্রবেশ করে, কোরআনের বাণী তার কানে যায়। এই শুনে তো অবাক, আরে এই তো সুন্দর কথা, অবাক হয়ে গেছে। তার মনে সুন্দরের পরশ লাগলো, সৌন্দর্যের পরশ লাগলো। সে তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল, সম্প্রদায় কারা? কাফেররা, তার যারা বন্ধু বান্ধব, তার নেতৃত্বের নেতৃত্বাধীনে অধীনে যে সমস্ত মানুষ আছে তাদের কাছে বলতে লাগলো। কি বলল? ওয়াল্লাহি লাকাদ সামিতু মুহাম্মাদান আনিফান ইয়াকুলু কালামান মা হুয়া মিন কালামিল ইনস ওয়ালা মিন কালামিল জিন। আল্লাহর কসম করে বলছি, একটু আগে মুহাম্মাদের কাছ থেকে যে বাণী শুনলাম সে বাণী কোন মানুষেরও নয় আর কোন জিনেরও নয়। কেমন স্পর্শ করেছে! এ বাণী কোন মানুষের হতে পারে না, আর কোন মানবের না, কোন দানবের হতে পারে। ইন্না লাহু লাহালাওয়া, এমন বাণী যে বাণীতে রয়েছে মধুরতা। হালাওয়া, হালাওয়া তো জানেন আপনারা, এখানে বলেন না হালাওয়া, হালাওয়া মানে কি? মিষ্টি, মিষ্টতা। এ বাণীতে রয়েছে মধুরতা, এ বাণীতে রয়েছে মিষ্টতা। কে স্বীকার করছে? একজন দুশ্মন, একজন কাফের। ওয়াইন্না আলাইহি লাতালাওয়া, আর এই বাণীতে রয়েছে মনোহারিত্ব, মানে মনকে হরণ করে নেয়, মনকে আকর্ষণ করে নেয়, মনকে আকৃষ্ট করে। ওয়াইন্না আলাহু লা মুসমির, তার ঊর্ধ্বাংশ মানে এই বাণীর ঊর্ধ্বাংশ হল ফলদার বৃক্ষ। মানে কথা মনে হচ্ছে যেন ফলদার গাছ। ফলদার গাছ কি হয়? গাছের কাছে গেলেই সেখানে ফল ধরে আছে, মানে সম্পূর্ণই হচ্ছে ফলদার, সেই ফল খেতে ইচ্ছা হয়। আর ওয়াইন্না আসফালাহু লা মুগদিক, আর এর নিম্নাংশ হল মুষলধার বৃষ্টি। এর নিচে যেমন বৃষ্টি রয়েছে মুষলধার বৃষ্টি, আর মুষলধার বৃষ্টি হলে কেমন ঠান্ডা হয়, দেশ ঠান্ডা হয়। মুষলধার বৃষ্টি হলে সেখানে কচি কাঁচা ঘাস, গাছপালা উদ্গত হয়। এ হচ্ছে মুষলধার বৃষ্টির মতো। ওয়াইন্নাহু ইয়ালু ওয়ামা ইউলা আলাইহি, আর সে বাণী হচ্ছে প্রবল, আত্মা পরাজয়ও নয়। কে বলছে? একজন দুশ্মন, একজন কাফের। এমন প্রশংসা কোরআনের, এই দেখেন প্রসিদ্ধ হয়ে আছে, প্রসিদ্ধ হয়ে আছে তার এই কথা, এবং সারা বিশ্বের জন্য চিরন্তন বাণী হিসাবে, শাশ্বত বাণী হিসাবে কোরআনের এই সাক্ষ্য কাফেরদের পক্ষ থেকে, আর সব থেকে শ্রেষ্ঠ সাক্ষ্য যা দুশ্মনে দেয়। দুশ্মন হয়েও কোরআনের জন্য এই সাক্ষ্য যখন দিল, এমন সংসা বাক্য শুনে আবু জেহেলের মনে হলে রে, এর মনে তাহলে হ্যাঁ ঢুকে গেছে, আশঙ্কা হলো ওলিদ হয়তো মুসলমান হয়ে যাবে, এ তো ওমর হয়ে গেছে, এও হয়তো মুসলমান হয়ে যাবে। সুতরাং সে তাকে ক্ষান্ত নিবৃত্ত করার চেষ্টা করতে লাগল। আবু জেহেল কাকে? ওলিদকে। অবশেষে ওলিদ কুরাইশের মিলনায়তনে এসে বলল, যেখানে জমা হয় লোকে, ওদের ক্লাব, ওদের যেখানে জমা হয়, মোহাম্মদ পাগল নয়, গণক নয়, কবি নয়, মিথ্যুকও নয়। তোমরা এইসব বলছো, কেউ কেউ বলে, কিন্তু আমি বলছি কি, মোহাম্মদ পাগল নয়, গণক নয়, কবি নয়, মিথ্যুক নয়। সকলে যেন এক বাক্যে বলল, তাহলে তুমি বলো মোহাম্মদ কে, মোহাম্মদ কি? হটকারি ওলিদ বলল, সে একজন জাদুকর, সে মানুষকে জাদু করতে পারে। দেখলেন, যখন আর কিছু পারবে না তখন শেষকালে কি বলবে? হে একজন জাদুকর। যখন কোনো দিকেই পারবে না তখন একটা না একটা দোষ বের করতেই হবে, কারণ তার কাছ থেকে তো বেরোতে হবে, তার কথা মানব না যেহেতু, কোন রকম ভাবে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ কোরআন তার নিজস্ব রচনা, এবং তারই মাধ্যমে সে মানুষকে জাদু করে নিজের দলে আকর্ষণ করছে, নিজে বানিয়েছে, বানিয়ে ওরই মাধ্যমে জাদু করে মানুষকে আকর্ষণ করছে। মানুষ সেই জাদুতে মোহগ্রস্ত হয়ে নিজে নিজ আপনজন ছেড়ে তার দলে সামিল হয়ে যাচ্ছে, নিজের আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে কার কাছে যাচ্ছে? মুহাম্মাদের কাছে। মহান আল্লাহ তারই ব্যাপারে কোরআনে বললেন, সূরা মুদাস্সির, ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার, فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبصر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر ها كي بولو سسكالة সে চিন্তা করল, সিদ্ধান্ত করল, সহধ্বংস হোক, সে কেমন করে সিদ্ধান্ত করল, সে সিদ্ধান্ত নিল কিভাবে, এটা আল্লাহ বলছেন। আবার ধ্বংস হোক, সে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি কি, তার প্রতি বদ্দুয়া বা অভিশাপ যে ধ্বংস হোক। সে কেমন করে সেই সিদ্ধান্তে উপনীত হল, সে আবার চেয়ে দেখল, বহু চিন্তা ভাবনা করেছে, কিন্তু সে চিন্তা ভাবনা করে মেনে জেনেও যে এত সুন্দর বাণী স্বীকার করেও শেষকালে ভ্রু কুঞ্চিত মুখ বিকৃত করল। এই যে ভ্রু কুঞ্চিত করে না, মুখ বিকৃত করল, অতঃপর সে পিছনে ফিরল এবং দম্ভ প্রকাশ করল, অহংকার প্রকাশ করল, আর বলল এটা তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ছাড়া আর কিছু নয়। শেষকালে ফয়সালাটা কি নিল, সিদ্ধান্তটা কি নিল, যে এটা হচ্ছে জাদু। ইন হাজা ইল্লা কাউলুল বাশার, এটা মানুষের কথা, এটা মানুষের কথা, আল্লাহর কথা না, মানুষের বাণী। আল্লাহ তাআলা বলছেন সাউসলিহি সাকার, এই কথা বলার জন্য আমি তাকে কোথায় দেব, সাকার জাহান্নামে দেব। ওয়ামা আদরাকা মা সাকার, আর তুমি কি জানো, কিসে জানালো তোমাকে যে সাকার কে, লা তুবকি ওয়ালা তাজার। আল্লাহ নিজে জবাব দিয়ে বলছেন যে ওটা তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না, আর মৃত অবস্থায়ও ছেড়ে দেবে না, না জীবন্ত থাকবে আর না মৃত হবে। লাওয়াহাতুল লিল বাশার, চামড়াকে দগ্ধ করে ফেলবে সে আগুন, আগুন মানেই তো চামড়াকে পুড়িয়ে দেবে, তাই না, কিন্তু বিশেষ পুরানো। আর কুল্লামা নাজাজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যখনই চামড়া পুড়ে যাবে তখনই নতুন চামড়া গজাবে, যাতে করে সে বারবার আযাব ভুগতে পারে। আলাইহা তিসাতাশার, এই জাহান্নাম সাকারের তত্ত্বাবধানে রয়েছে ১৯ জন ফেরেশতা, ১৯ জন প্রহরী। এই যে কথাগুলো বলা হলো কার জন্য বলা হয়েছে, ওলিদ বিন মুগিরার জন্য। কি জন্য বলা হয়েছে, সে কোরআনকে জেনে শুনে হালাওয়া তালাওয়া সবকিছু বলল, শেষকালে বলছে কি জাদু। হ্যাঁ, এই হটকারিতা, জ্ঞান পাপি, জেনে শুনে মানে একটা জিনিসকে অস্বীকার করা, সত্যের উপলাভ করা, সত্য জেনে যে মানে না তাকে কি বলা হয়, সে অহংকারী, অহংকারী, সে সত্যের উপলাভ করল। সে মানুষের মন সুন্দরের আকর্ষণে আকৃষ্ট হয়, এটাই মানুষের প্রকৃতি, যদি ভিতরে অহংকার না থাকে, অহংকার থাকলে আকৃষ্ট হবে না, কিন্তু যদি উদার হয়, উদার হলে সে আকৃষ্ট হবে, উদার হলে সে গ্রহণ করবে, আর অনুদার হলে প্রত্যাখ্যান করবে, মুক্ত মনের হলে বিশ্বাসী হয়ে আল্লাহর হিদায়ত পাবে। সুন্দরতম বাণীর চিত্তাকর্ষী বর্ণনে সে মুগ্ধ হবে, সে বাণী শ্রবণ করে হৃদয়ে কম্পন আসবে, একদম গা কাটা দিয়ে উঠবে কোরআন শুনে, সুন্দরের আলোয় মন আলোকিত হবে, সুন্দর লাভের আনন্দে চিত্ত পুলকিত হবে। সুন্দর যখন আপনি গ্রহণ করবেন, যখন আপনি সত্যটা জানতে পারবেন, সত্যটা গ্রহণ করতে পারবেন, তখন একটা আনন্দ আছে, তৃপ্তি আছে যে আমি হক গ্রহণ করেছি। আর তখনই সেই মানুষকে যতই মারা হোক, যতই শাস্তি দেওয়া হোক, তবুও সে কোনো দিন ফিরবে না। দেখছেন বিলাল, খাব্বাব বিন আজিব, বিভিন্ন সাহাবীদের কথা আপনারা জানেন, কত চেষ্টা করতে তাদেরকে ফেরানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু কেন ফেরেনি, যেহেতু এই যে মনে একবার ইমানের আলো পৌঁছে গেলে সেই আলো নির্বাপিত হওয়া সম্ভব খুব কঠিন। অবশ্য কিছু স্বার্থে, দুনিয়ার স্বার্থে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিল, তারপরে হ্যাঁ তো হ্যাঁ মাছির ঘায়ে মশার ঘায়েই চিৎপাত, মোরতাদ হয়ে যায়, এসব লোকের কথা না। ইমান যখন মানুষের ভিতরে, মনের ভিতরে জায়গা নিয়ে নেয়, মনের মণিকুঠায় স্থান পেয়ে যায়, তখন তাকে ওই ইমান থেকে দূরে সরিয়ে রাখা বড় কঠিন। তবে হ্যাঁ, একথাও স্বীকার করতে হবে যে ইমান হচ্ছে কচু পাতার উপরে পানির মতো, কারণ মানুষ ফিতনার যুগে ওই ইমান তার বুক থেকে সরাত করে গড়িয়ে যেতে পারে, কিন্তু মজবুত অটল ইমান যাদের, তারা কোনদিন সেই ইমান থেকে দূরে হটবে না। সুন্দরের বরিশনে দেহপ্রাণ পরিপ্লুত হয়, সুন্দরতম বাণী আল কোরআন, মহান আল্লাহ বলেছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহা মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইখশাউনা রাব্বাহুম ثُمَّ تَلِينُ جُلُودُهُمْ وَقُلُوبُهُمْ إِلَى ذِكْرِ اللَّهِ ذَلِكَ هُدَى اللَّهِ يَهْدِي بِهِ مَن يَشَاءُ وَمَن يُضْلِلِ اللَّهُ فَمَا لَهُ مِن هَادٍ سُورَةُ الزُّمَرُ 23 নম্বর আয়াত। আল্লাহ অবতীর্ণ করেছেন উত্তম বাণী সম্বলিত এমন এক গ্রন্থ যাতে পারস্পরিক সাদৃশ্যপূর্ণ একই কথা নানাভাবে বারবার বলা হয়েছে। কোরআনে অনেক কথা দেখবেন বারবার বলা হয়েছে। কেন হুজুর, একটা বই লিখলে বারবার এক কথা বললে পরে বিরক্তি আসে পড়তে, এই কোরআনে কেন একই কথা বারবার কেন বলা হয়েছে? কোরআন আপনারা জানেন বই আকারে আসেনি, আল্লাহ কি বই লিখে পাঠিয়েছিলেন? না, কোরআন অবতীর্ণ করেছেন আয়াত দুই আয়াত একটা সুরা এই এমনি অখণ্ড খণ্ড করে, লিতাকরাহু আলা মুখ, থেমে থেমে আস্তে আস্তে কিছু কিছু করে মানুষকে দাও। কোরআন আসলে শিফা, শিফা মানে কি? রোগের ওষুধ, আপনার হৃদয় রোগের শিফা উল্লিমা ফিসুদু, হৃদয় রোগের ওষুধ, হৃদরোগের ওষুধ মানুষের কাছে এসেছে। মানুষের ওষুধ যখন প্রয়োগ করা হয় ডাক্তার, ডাক্তার আপনার মাঝে মাঝে রোগ হয়, মনে করুন আপনার একটা রোগ আছে, সেই রোগটা মাঝে মাঝে আসে, তাই না? তো মানুষ আর একটা না, মনুষ্য সমাজ, মনুষ্য সমাজের জন্য কোরআন এসেছে। এবার মনুষ্য সমাজকে যদি একটা মানুষ মেনে নেওয়া হয় আর তার বিভিন্ন রকমের রোগ মানে একই রকমের রোগ থাকে, তাহলে ডাক্তারের কাছে গেলে তাকে পাল্টে পাল্টে ওষুধ দেবে না সে একই ওষুধ দেবে? অনেক সময় বারবার বারবার একই ওষুধ প্রয়োগ করা হয়, কারণ রোগ একই। তোমার রোগও পুরানো, তোমার ওষুধও পুরানো, তোমার রোগ যেটা ছিল সেই অনুযায়ী তো ওষুধ দেওয়া হবে। আমাদের অনেকে আছে, আর বলো না ভাই, ওই ডাক্তারের কাছে গেলাম সেও দিল ফেভাডল, ও ডাক্তারের কাছে গেলাম সেও দিল ফেভাডল, জ্বর হয়েছে তাতেও ফেভাডল, মাথা ব্যথা করছে তাতেও ফেভাডল, বলে না। কিন্তু একটাই যদি ওষুধ হয় তো সমস্যাটা কি আছে? মাথা ব্যথা ছাড়ে ফেভাডলে, জ্বর ছাড়ে ফেভাডলে, আরো কিছু থাকতে পারে, একটাই ওষুধ বিভিন্ন রোগের কাজ দেয় না, তাই না? তো একই কথা বারবার বলার কারণ যে একই চিকিৎসা বারবার দরকার, কেননা একই রোগ বারবার মানুষের কাছে ফিরে ফিরে আসে। আর আপনি শুনবেন, যারা বারবার আমার কথা শুনেন, যারা কন্টিনিউ আমার কথা শুনেন, আপনারা যারা দর্শে আসছেন, আল্লাহ আপনাদেরকে জাজায় খায়ের দেক, আর যারা এসব ব্যবস্থা করছেন আল্লাহ তাদের নিয়ত যেন পরিষ্কার করুন এবং তাদের নিয়ত পূরণ করুন, রুজি রোজগারে বরকত দিন। যারা আপনারা বসছেন এই বরকতের মজলিস, এই মজলিসে বসার ফলে গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ আপনাদেরকে রেজায় খায়ের দেন। আপনারা যারা শুনছেন প্রথম থেকে, আজ প্রায় আমার হয়ে গেল প্রায় 20 বছর হয়ে গেল, যারা শুনছেন আমার ভিডিও আছে, যে ক্যাসেটগুলো আছে প্রত্যেক ক্যাসেট আপনি শোনেন, কোনো কথা দেখবেন যে একই কথা বলছেন হুজুর। উপায় আছে, কথা তো পুরনো নাকি নতুন কথা কিছু? পুরনো কথা বারবার যদি আপনি শোনেন তো বারবার দেখবেন যে একই কথা বলছেন। এক বক্তার কথা আপনার নিজের দেশেও দেখবেন যে একই বক্তা যখন বক্তৃতা বারবার শুনবেন, প্রত্যেক বছর শুনবেন, দেখবেন সে কিছু কথা একই কথা। তো কোরআন হচ্ছে আল্লাহর তরফ থেকে অবতীর্ণ, আর বারবার অনেক জায়গাতে একই কথা আছে। মূসার ঘটনা কতবার বলা হয়েছে, সব থেকে বেশি মূসার কথা আছে, তাই না? বারবার বলা হয়েছে, কেন? যেখানে দরকার হয়েছে সেখানে শুনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিয়েছেন, যেখানে যেমন সেখানে সেই রকম ভাবে বারবার পুনরুক্ত করা হয়েছে। এজন্য আল্লাহ বলছেন যে আমি কোরআন দিয়েছি বারবার পারস্পরিক সদৃশ্য সম্পূর্ণ, তার মানে একটা অপরের এক কথা অন্য কথার কাছাকাছি একই রকম মনে হয়, মাসানি নানাভাবে বারবার বলা হয়েছে, যাতে করে বারবার কি করা হয়, একটা জিনিস একবার পরিষ্কার হলো না আবার সাবান দাও, আবার পরিষ্কার হলো না আবার সাবান দাও, চেষ্টা এই জন্য বারবার শোনানো হয়েছে। মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইখশাউনা রাব্বাহুম, যারা প্রতিপালককে ভয় করে তাদের চামড়ার লোম খাড়া হয়ে যায় এই কথা শুনে। যদি আপনি আল্লাহর মতো বিশ্বাস করেন তাহলে আপনি দেখবেন যে আপনি যখন আল্লাহর কালাম শুনছেন, তবে হ্যাঁ অর্থসহ, অর্থসহ অর্থ না বুঝে পড়লে আপনার হবে। ওই যে অমরাতে গেলাম একবার, আমাকে এক ভাই বললেন বাসে যে হুজুর শেখ সুদেশ বা ইমাম সাহেব কোরআন পড়লেন, কোরআন পড়তে পড়তে কেঁদে ফেললেন, কে যেন বললেন আমাকে। কারণ কি, কেন তিনি কাঁদছেন? তো তাকে বললাম যে আয়াত পড়ছেন, সে আয়াত পড়লে যদি আপনিও বুঝে পড়েন আপনিও কাঁদবেন, যদি না আপনার হৃদয় পাষাণ হয়। কারণ কোরআন যখন বুঝে পড়বেন, বুঝে না পড়লে তো আর কিছু হবে না, বুঝে না পড়লে আপনাকে যদি গালি দেওয়া হয় হ্যাঁ হাসবেন, তাই না? যদি সৌদিরা আপনাকে গালি দেয় তাদের ভাষায়, আপনি কি হ্যাঁ করে হাসবেন? আর যদি আপনি গালিটা বুঝতে পারেন তাহলে কি হবে? আরে বাবরে, রাগ মানে আগুন ধরে যাবে। তো বুঝে না পড়া, আর যদি না বুঝেন তাহলে ওই যে লবণ আনতে গিয়ে কি আনবেন, দই নিয়ে চলে আসবেন, লবণ আনতে গিয়ে দই কিনে আনবেন। কিন্তু যদি আপনি কোরআন বুঝে পড়েন তাহলে সত্যিই তাতে তাদের চামড়ার লোম খাড়া হয়ে যাবে। সুম্মা তালিনু জুলুদুহুম, অতঃপর তাদের দেহমন আল্লাহর স্মরণের প্রতি নরম হয়ে যাবে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে, আল্লাহর জিকরে, আল্লাহর উল্লেখ হওয়ার কারণে, আল্লাহর কথা শোনার ফলে তাদের মন কি হয়ে যাবে, একবারে নরম হয়ে যাবে। জালিকা হুদাল্লাহ, এ হচ্ছে আল্লাহর হিদায়াত, আল্লাহর পথ নির্দেশ। ইয়াহদি বিহি মাই ইশা, এরই মাধ্যমে আল্লাহ যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন, হিদায়ত করেন। ওমাই ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আর আল্লাহ যাকে ভ্রষ্ট করেন তাকে হিদায়ত দেওয়ার কেউ নেই। এই বাণীর আকর্ষণে জিন সম্প্রদায় মুগ্ধ হয়ে ঈমান এনেছিল। জিন মানুষের আগে, তাই না? জিনদের নবী আমাদের নবী, কথা আপনারা জানেন। অথবা আমাদের নবী যখন শেষ নবী হয়ে সবার জন্য নবী হয়ে এলেন, তখন কিছু জিন এই কোরআন শুনতে পেলেন, শুনতে পাওয়ার পরে তারা বললেন ইন্না সামিনা কোরআন আনা আজাবা, আমরা আশ্চর্যময় বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি। ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, যা সঠিক পথ নির্দেশ করে ফলে আমরা তাদের বিশ্বাস স্থাপন করেছি, ইত্যাদি ইত্যাদি সবার জিনের এই ঘটনা বলা হয়েছে। এই সেই বাণী যার উপর তা অবতীর্ণ হল, তিনি হয়ে গেলেন সর্বশ্রেষ্ঠ নবী। এই কোরআন, এই ফোরকান যার উপরে অবতীর্ণ হল, তিনি হয়ে গেলেন সর্বশ্রেষ্ঠ নবী। যে মাসে তা অবতীর্ণ হয়ে গেল সে মাস হয়ে গেল সর্বশ্রেষ্ঠ মাস, আর যে রাতে অবতীর্ণ হল সে রাত হয়ে গেল সর্বশ্রেষ্ঠ রাতি। খায়রুম মিন আলফি শাহর, এক হাজার রাতি রাত অপেক্ষাও শ্রেষ্ঠ। যে মানুষ তা শেখে ও শেখায় সে মানুষ হয়ে যায় সর্বশ্রেষ্ঠ মানুষ। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, আল্লাহু আকবার। এ কোরআন যে শেখে এবং অপরকে শেখায় সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ মানুষ। সে বাণী যে পাঠ করে তার প্রত্যেকটি হরফের বিনিময়ে লাভ করে দশটা করে নেকি। আলিফ লাম মিম কটা হয়ে গেল, ত্রিশটা নেকি। আল্লাহ আকবার। এই সেই কোরআন, এই সেই বাণী, কত মাহাত্মপূর্ণ সে বাণী, কত সুন্দর সে বাণী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রায় ভাষণের ভূমিকায় বলতেন, খুতবা দিতেন, খুতবা শুরুতে বলতেন ইন্না আহসানাল হাদিসি কিতাবুল্লাহ। কোন কোন বর্ণনা আছে খায়রাল হাদিসি, খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, এখানে আছে ইন্না আহসানাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয়ই সবচেয়ে সুন্দর বাণী হল আল্লাহর গ্রন্থ, আল্লাহর কিতাব কোরআন। কখনো বলতেন ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ বাণী হল আল্লাহর গ্রন্থ। সেই সুন্দরতম বাণীর অনুসরণ করতে আহ্বান করে মহান সৃষ্টিকর্তা মানব দানবের উদ্দেশ্যে শুধু মুসলমানদেরকে না, সারা বিশ্বের মানুষকে বলা হচ্ছে, মুসলমান অমুসলমান সবাইকেই আহ্বান করা হচ্ছে। মানব দানব জিন সম্প্রদায়কে আহ্বান করে বলা হচ্ছে ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। হে মানুষ, হে সারা বিশ্বের মানুষ, মুসলমান অমুসলমান সবাই শোনো, সারা বিশ্বের সবাই শোনো, তোমাদের প্রতিপালক এক, তোমাদের সৃষ্টিকর্তা এক। আর সেই সৃষ্টিকর্তার তরফ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রন্থ এসেছে, সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত গ্রন্থ এসেছে আল কোরআন, আহসানুল হাদিস সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ এসেছে, শেষ গ্রন্থ এসেছে। অতএব তোমরা তার অনুসরণ করো, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন, তার পূর্বে যার পূর্বে তোমাদের কাছে শাস্তি এসে পৌঁছবে তোমাদের অজ্ঞাতসারে, তোমাদের উপর অতর্কিতে শাস্তি আসার পূর্বে তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের তরফ থেকে যে সুন্দরতম বাণী অবতীর্ণ করা হয়েছে তার অনুসরণ করো। সূরা জুমারের 55 নম্বর আয়াতটা বলছেন সুন্দরতম বাণী, সর্বশ্রেষ্ঠ বাণী। আল্লাহ তাআলা বহু কালাম পাঠানো হয়েছে, তাই না? আল্লাহ তাআলা কিতাব বিশেষ করে যেগুলো আমরা জানি, প্রথমে কি প্রথমে অবতীর্ণ হয়েছে কি? হ্যাঁ, তাওরাত, তাওরাত ইনজিল, তারপরে জাবুর, তারপর ফুরকান, তাই না? প্রথমে অবতীর্ণ হয়েছে তাওরাত, তারপরে জাবুর, তারপরে ইনজিল, ইনজিল হচ্ছে ঈসা আলাইহিস সালামের যুগে, তারপরে হচ্ছে কোরআন, সর্বশেষ চূড়ান্ত বাণী, আর এটাই হচ্ছে আহসানুল হাদিস। আর এর বৈশিষ্ট্য হচ্ছে যে অন্য কিতাবগুলো বিকৃত করা হয়েছে, অন্য কিতাবগুলো বিকৃত হয়ে গেছে কিন্তু কোরআন বিকৃত হয়নি, যেহেতু এর দায়িত্ব ইন্না ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআন অবতীর্ণ করেছি আর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? আমার আছে। এই জন্য এটা অপরিবর্তনীয়, এতে পরিবর্তন করা যাবে না, এ ধ্বংস করা যাবে না। এ হচ্ছে এমন কিতাব, যদি আপনি সারা বিশ্বের সমস্ত ধর্মগ্রন্থকে ধ্বংস করে দেন, আগুন লাগিয়ে ধ্বংস করে পুড়িয়ে দেন, ছাই করে দেন, এমনকি কোরআনগুলোকেও যদি আপনি ধ্বংস করে দেন, তারপর যদি কিছুদিন পর বলা হয় যে আমরা আবার ধর্মীয় গ্রন্থ রচনা করব, তাহলে কোন গ্রন্থ রচনা করা সম্ভব হবে? আপনি ডাক দেবেন তাওরাত এসো, ইনজিল এসো, ত্রিপিটক এসো, বেদ এসো, পুরাণ এসো, কেউ আসতে পারবে? কিন্তু কোরআন, কোরআনের বাহক বুক খাড়া করে বলবে আমি আছি, আমি আছি, আল্লাহুম্মা লাব্বায়েক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লিখো, গোটা কোরআন শুনিয়ে দেবে। হাফেজ আমাদের প্রত্যেক সমাজে প্রত্যেক ভাষার মধ্যে হাফেজ আছেন, যে হাফেজরা আরবি বুঝুক আর না বুঝুন, বুঝুন আর না বুঝুন, গোটা গোটা মুখস্থ করে রেখেছেন। 7 বছরের ছেলে গোটা কোরআন মুখস্থ। আছে এমন কোন নজির অন্য ধর্মের ধর্মগ্রন্থের হাফেজ, এমন কোন নজির আছে? তারা লিখলে পরে নিজে থেকে লিখবে, হ্যাঁ কিছু কথা মনে আছে কি লিখলো, কিন্তু আমাদের কোরআন না, ধ্বংস হবে না, কারণ এ হচ্ছে আয়াতুন বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুলুল, তাই না? এ হচ্ছে যাদেরকে ইলম দেওয়া হয়েছে আল্লাহ তাআলা হাফেজ করেছেন, আল্লাহু আকবার, হাফেজদের কত বড় মর্যাদা, যে এই কোরআন তাদের স্মৃতিতে স্মৃতিস্থ হয়ে গেছে, কত বড় তাদের মর্যাদা। এই জন্যই বলা হয়েছে যে কোরআনের আয়াত যারা মুখস্থ রাখবে, হাফেজ যারা হবেন, কেয়ামতের দিনে জান্নাতে গিয়ে বলা হবে হাফেজ সাহেব, হাফেজ তুমি পড়তে থাকো আর চড়তে থাকো। পড়তে থাকো চড়তে থাকো মানে জান্নাতের বিভিন্ন পর্যায় আছে, তাই না? জান্নাতের বিভিন্ন পর্যায় আছে, এক শ্রেণীর পর্যায় না। ভালো, যত উপরে যাবেন তত আপনার সম্মান বেশি। হাফেজ তুমি পড়তে থাকো আর চড়তে থাকো, ইকরা ওয়ারতাকি, পড়ো আর চড়ো, তার মানে তুমি যত আয়াত পড়বে তত উপরে তুমি উঠবে। এই জন্যই বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাফেজ সাহেব ওই উপরে ওঠার জন্য তার সর্বশেষ আয়াতটাও পড়বে, তার মানে যত সম্মান বাড়ছে তার একটা বিশেষ মর্যাদা, পড়তে ছাড়বে না। হাফেজদের এমন মর্যাদা, এই হাফেজ আমাদের আছে যে হাফেজ কোরআন শুনিয়ে গর গর গর গর গর গর শুনিয়ে দেবে। তো রমজানে দেখেছেন কোন কোন হাফেজ তো আবার 3 জায়গায় শোনায়, তাই না? 3 জায়গায় তারা বিপড়ে, বিশাল ব্যাপার, গর গর গর গর মুক্তাজিরা বলছে হুজুর কিছুই বুঝতে পারি না, কিন্তু হাফেজ সাহেব বলছে যাই হোক লেখা যাবে, তার কথা শুনে লিখনেওয়ালা লিখে নেবে। কিন্তু অন্য ধর্মের কোন ধর্মগ্রন্থ এমন নেই যার হাফেজ এইরকম আছে, যেমন গর গর করে আমাদের ছেলেরা শুনিয়ে দেয়, আমাদের বাচ্চারা শুনিয়ে দেয়। আল্লাহু আকবার, এ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বাণী, আর যা সুন্দরতম বাণীর অনুসরণ করে, যারা এই সুন্দরতম বাণী অনুসরণ করে, তাদের প্রশংসা করে এবং তাদেরকে সুসংবাদ দিয়ে মহান আল্লাহ বলেছেন ফাবাশশির ইবাদাক আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়াউলাইকা হুম উলুল আলবাব। শোনো মানব দানব, মুসলমান অমুসলমান, সারা বিশ্বের মানব শোনো, তোমাদের প্রতিপালকের, তোমাদের সৃষ্টিকর্তার বাণী শোনো, সুসংবাদ দাও আমার দাসদেরকে, সবাই আমার দাস, মানুক আর না মানুক, সবাই আমার দাস, যারা মনোযোগ সহকারে কথা শোনে এবং সুন্দরতম যা সুন্দরতম তার অনুসরণ করে, কথা শোনে আর যা সুন্দরতম তার অনুসরণ করে, ওরাই তারা যাদেরকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন এবং ওরাই বুদ্ধিমান। তাহলে সুন্দরতম কথা অনুসরণ করলে তারাই হবে হেদায়েত প্রাপ্ত, তারাই হচ্ছে বুদ্ধিমান। এই জন্যে বহু মানুষ বহু কথা শোনে, সবচেয়ে ভালো কথা যে অনুসরণ করে সে নিশ্চয়ই বুদ্ধিমান। আজে না আমার আব্বাজান যা বলছেন সেটাই ঠিক, উনি বলছেন ওনাদের ব্যাপার, যাই হোক আমার আব্বাজান যেটা বলছেন ওটাই ঠিক, উনি বলছেন ওনাদের, আমাদের গ্রামের ইমাম সাহেব যেটা বলছেন সেটাই ঠিক। সৌদি আরবে এতদিন থেকে গেল, হ্যাঁ ওখানকার ওই রকমই বটে, দেশে গেল তখন হ্যাঁ ওখানকার সব ঠিক না, আমাদের সব ঠিক, সব ঠিক, এটাও ঠিক ওটাও ঠিক, কালো ঠিক ধরো ঠিক, তাই না, সবটাই ঠিক, চলা করে লাভ কি, কিন্তু হক আর বাতিল কি করে, অন্ধকারটা ঠিক আলোটাও ঠিক, এরকম হয় নাকি, হয় কিছু কিছু জিনিস আছে তুমি ঠিক আলাদা কথা, কিন্তু হক বাতিলের সাথে শিরিকটাও ঠিক তৌহিদটাও ঠিক হয় নাকি, বিদাতটাও ঠিক সুন্নাটাও ঠিক, তাই আবার হয় নাকি, না যেটা ভালো যেটা সুন্দর যেটা বলিষ্ঠ সেটার অনুসরণ করো, তাহলেই তুমি বুদ্ধিমান, তাহলেই তুমি হেদায়েত প্রাপ্ত, তাছাড়া নয়। সুন্দরতম বাণী, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বোত্তম কথায় যদি মানুষ বিশ্বাসী না হয়, ফাবে আইয়া হাদিসিম বাদাহু ইউমিনুন, তাহলে তারা এর পরিবর্তে আর কোন কিতাব আছে, কোন গ্রন্থ আছে, কোন বাণী আছে কিংবা কোন কথা আছে যাতে তারা বিশ্বাস স্থাপন করবে। যদি কোন মানুষ কোরআনে বিশ্বাস না করতে পারে, তাহলে আর কোন কিতাব আছে, কোন গ্রন্থ আছে, কোন বাণী আছে যাতে সে বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে। আল্লাহ তাআলার প্রশ্ন, প্রতিপালকের প্রশ্ন, তোমরা যদি সবচেয়ে সুন্দর কথার উপরে বিশ্বাস না করো, তাহলে আর কোন বাণী আছে যার উপরে তোমরা ঈমান আনবে, তার মানে আর কোন বাণী নেই। এই হচ্ছে সর্বশেষ বাণী, সর্বচূড়ান্ত বাণী, আহসানুল হাদিস কোরআনুল করিম। তোমরা সারা বিশ্বের মানুষ এই কোরআনের প্রতি ঈমান আনো যদি বাঁচতে চাও। তুমি যদি বলো আমি আমি স্বাধীন, বাঁচতে না চাও আলাদা কথা, কিন্তু আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, এখানে যে হুজুর আল্লাহ তাআলা বললেন যে এই কিতাবে কোন সন্দেহ নেই, হেদায়াত কাদের জন্য, মুত্তাকিদের জন্য, এখনই বললেন সমস্ত মানুষের জন্য, কাফের হ্যাঁ অমুসলমান সবারই জন্য এসেছে, সবারই জন্য, কিন্তু এর দ্বারাই উপকৃত হয় কারা, মুত্তাকিরা, তাই না, সকালের প্রভাতের যে আলো, সূর্যের যে আলো, এ আসে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, কিন্তু সমস্ত মানুষ তার একসঙ্গে সূর্যের আলো পেতে পারে না, যাই হোক যে এলাকাতে আসে সেই এলাকাতে সেই গ্রামে সেই অঞ্চলে সমস্ত মানুষের জন্য সূর্যের আলো আসে, কিন্তু যে ঘুমিয়ে থাকে তার জন্য সকাল কিসের, হ্যাঁ যে অন্ধ তার জন্য রাত দিন সমান, তাই না, অতএব সূর্যের আলো দ্বারাতে অন্ধ উপকৃত হতে পারে না, যে ঘুমিয়ে থাকে সেও উপকৃত হতে পারে না, আমরা যদি না জাগি মাগো কেমন এ সকাল হবে, ঘুমিয়ে থাকলে সকাল হবে আপনার, সকালই হবে না, চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকেন, তাহলে কোরআন আপনার জন্য নয়, কোরআন কার জন্য, মুত্তাকিনদের জন্য, যার ভয় আছে, যার কেয়ামতকে ভয় আছে, আল্লাহকে ভয় আছে, আজাবকে ভয় আছে, সে এই কোরআন দ্বারা উপকৃত হবে। ওষুধ আপনার ঘরে সাজানো আছে, আপনার আলমারিতে সব সাজানো আছে, এই ওষুধ সর্বশ্রেষ্ঠ ওষুধ, কিন্তু এই ওষুধে আপনার রোগ ভালো হয় না কেন, আপনি খাবেন তবে তো, আমি খান না, আমি এই সর্বশ্রেষ্ঠ ডাক্তারের ওষুধ আমার ঘরে আছে, থাকলে কি হবে, আপনার ঘরে কোরআন তোলা আছে, সুন্দর করে জুজদানে বাঁধা আছে, রেশমি কাপড় দিয়ে জড়ানো আছে, সব থেকে উঁচু তাকে তোলা আছে, তাই না, কখন পারা হয়, কেউ মরে গেলে তখন আরে সুরা ইয়াসিন পড়, তখন আই আই আই আই করে পড়, তখন আবার কোরআন, হ্যাঁ তখন কোরআন, জিন্দা মানুষের জন্য কোরআন পড়া হলো না, শোনানো হলো না, কার জন্য, মুর্দার জন্য, কোরআন এসেছে মুর্দার জন্য, তাবিজ তাবিজ লিখতে হলে তখন কোরআনের আয়াত দিয়ে লিখে, বাকি কোরআন টাঙ্গা না, পড়ার নাম নেই, বরং কোরআন বুঝে পড়া দরকার। এসেছে আপনার কাছ থেকে, আপনার প্রতিপালক পালকের কাছ থেকে চিঠি এসেছে, সেই চিঠিতে আপনার কি লেখা আছে আপনার জানার কোন চেষ্টা নেই। বাড়ি থেকে চিঠি এসছে, বাংলাদেশ থেকে সৌদি আরবে আছেন, এখানে চিঠি এসছে লেখা পড়া জানেন না, তখন পাশের মাজরা কিংবা পাশের রুম কিংবা, হ্যাঁ ভাই একটু পড়ে দেন তো কি আছে, দেখি বউ কি লিখেছে, তাই না? আগ্রহ থাকে কেন যদি কোনো বিপদ আপদ ঘটে। আর আপনার আসল যাকে আপনি বেশি ভালোবাসেন, সব থেকে বেশি ভালোবাসেন, যিনি আপনার প্রতিপালক, যিনি আপনার সৃষ্টিকর্তা, তার কাছ থেকে চিঠি এলো, সেই চিঠির ভাষা আপনি বোঝেন না, তা বোঝার জন্য কোনো চেষ্টা আপনার নেই। কেন নাই? আগ্রহ নেই। কেন নাই? তার মানে বুঝতে পারছেন, হয় আপনার বিশ্বাস ক্ষীণ, আপনার ইমান দুর্বল, আর না হয় আপনি আল্লাহর আযাবকে ভয় করছেন না, আপনি মুত্তাকিন নন, তাই এই হুদাল্লিল মুত্তাকিন নের মধ্যে আপনি সামিল নন যে কোরআন আপনার জন্য হিদায়ত হবে। চোখ মেলে তাকালে যদি আপনার ভিতরে আগ্রহ থাকে, উদারতা থাকে, তবে এই আহসানুল হাদিস সবচেয়ে সুন্দর কথা, সবচেয়ে সুন্দর বাণী আপনি বিশ্বাস করতে পারেন। পড়ে দেখুন, আপনি এখন বাংলা কোরআন পড়ে দেখুন, আপনি ইংরেজিতে কোরআন, যা যে যা ভাষার লোক সে যদি নিজে পড়ে দেখে কোরআন, কমসে কম বোঝার চেষ্টা করে। এখন তো তফসিরও বের হয়ে গেছে, এ নয় যে শুধু ওলামারাই পড়বেন, ওলামাদের বাপত্তি সম্পত্তি ওরাই পড়বে, ওরাই বোঝাবে, তা না, আপনি নিজে পড়ুন আল্লাহর কালাম, আপনি নিজে পড়ুন আল্লাহর কালাম, এখন তার ভাষান্তরিত বা তার অনুবাদ হয়েছে, আপনি পড়েন, পড়ে আপনি চেষ্টা করুন যাতে করে আপনি মুত্তাকি হতে পারেন, যাতে করে আপনি উপকৃত হতে পারেন দুনিয়াতে এবং আখেরাতে। এটা হচ্ছে মানবিক সংবিধান, আল্লাহর পক্ষ থেকে আসা জীবন সংবিধান, এই সংবিধান আপনি পড়ে দেখুন যাতে করে আপনি জীবন পরিচালিত করতে পারেন, আর পরকালে আপনি পুরস্কৃত হতে পারেন, জান্নাত লাভ করতে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এই সুন্দরতম বাণীর অনুসরণ করা এবং তা পঠন ও পাঠন করার, তাহলেই আপনি হতে পারবেন সর্বশ্রেষ্ঠ মানুষ, মানুষ আসলে মানুষ। আল্লাহ আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।